الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد، كتاب الأربعين النووية، الإمام النووي لكده كتاب الطو الجاء الحديث 26 كذي سولنبر شابش لنبر حديث كل سلامة من الناس عليه صدقة. موضوع يعني إنسان رجع مدى زيدون جيرال كل عسى إنه صدق دي أبو دي بوتين نولي الله رحسي إنه مواخذ عسي إنه سؤال عسي تنكنغو دي بوسوال ان جواب ايدي. انا ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، ابو هريره عبد الرحمن بن صخر الدوسي رضي الله عنه فرمى رسول الله صلى الله عليه وسلم فرمى ايدي صلى الله عليه وسلم قيم هذا النبي فنلي كل سلامة من الناس عليه صدقة، كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة. خذ كل سلامة من الناس عليه صدقة فتزن الوري معنوش فتزن الوري واجب انقل فرض او مطلوب الله حسن الله ينطلب قريب تطلب انقل فرض الله سؤال قريب انقل فرض كيور كي تروري كي خوده ترقامات زين قراب كل عسي سلامة ماني قراب كل اين ارسط كرياه وريو كالله ترى الله يقامدين ديده কাটটু কুড়াইন দিয়ে দে ইন সৎকে তত আদে গদা করিব আল্লাহ বলি সুলাম মানে গেদা করে দিয়া তো ইন সৎকে দিয়া বললে ইন সৎকে দিয়া বললে কেঙ্গু দিব সৎকে দিয়া বললে কেঙ্গু দিব গাম মাদে বলে ফুন দিয়ে খুন দিল্লা 360 টান গেদা আছে বলে ইলে ফুন দিলাম তো 360 টান গেদা থাকিলে তত 360 টান সৎকে গদা করিব তুই গুণ তু কেঙ্গু গরিবি كل يوم تطلع فيه الشمس فتن بنا بلو اللي مطر صدق قال ابو ديبو دينار دينيانر ترقار حوكي ذي دينيانر مدى كان يقول دي بشي قاعدة النبي صلى الله عليه وسلم تعدل بين اثنين صدقة دوا معنشرة ملاي دي بي خجة دي خجة سورة دي بي ناماتير دشمنية عصي راكا راكا عصي ترى راب اسمه ملاي دي بي اتفاق دي بي يكا صدقة ترغار تكرا اكي ترغار يخيدوا غيرين صدقه بتتكنوا هي ويعين الرجل في دابه ويعين الرجل في دابته وتعين الرجل في دابته فتحمله عليها او ترفع له عليها متاعه صدقه معنى شغله ايت سواري ما دي سواري غله غدا غورا غزون ما شيل اونتا شيل زما غاري تنغاري لا অন্য গাড়ি তিনি দিয়া উনে তো গেলা গাড়ির মাঝেতে মাল খুঁজুন তুলি না পার বড় হইতে তোলা তুই কি করিবি তাহলে মদত করিবি তুলি দিবি তোর মদত করিবি দড়ি আর ফোঁচ মাঝি দড়ি তুলি দিবি ইয়া তো তুই নিজে বাজি তাহলে তুলি দিবি তা সামান নান মাথা মানে সামান এড়ে ইয়া সৎকা তোর গিরা সৎকা কেন ইয়া ওল কালিমা তো তৈবা তো সৎকা বালা কথা কেন হয়স খনিকা ইয়ান সৎকা ইয়ানো গো মানুষ তুই তাতে গম লাগে কেন ভালো কথা হয়স খুশ খবর দিয়স একখান নসিহত দিয়স কেন গম খবর দিয়স কম হতা কেন হয়স মানুষ তুই খুশি লাগে তো কথা হয়স ইম বেকুন ভালো কথা এ নলে আমার বলি মারুফ নাই মুখে বেকু সদকা ইয়া কেন ও বেকুল্লি খতুয়াতিন ও বেকুল্লি খতুয়াতিন তামশি আইল সালাতে সদকা সদকা আর তুই মস্তরিকা নসক তো জর দি যে তো খাই মারিবি এ তো সদকা সদকা صدقنا صدقه دال فتحه دال دال الوضع زبر انه زيتو خيماري بي مست زيت اتو صدقه زيت صدقه زيت دي تن انا منشي غالي غدي غدم مدي نو صد دي تدا خدون صدقه تو محروم كي وتميت الاذى على الطريق صدقه رسم مزه ساتافايوس اذا ماني منشي تكلف دي ساتاكل كرا وغدا دي اندلا غوموا قصدكل সাতাকুলিন তুই যদি ফেরাই লই দইলে কেনা বগে দা মানুষের তো কিলো দিদি সিম ফেরাই লই দইলে ফেরাই লই দা ফেরা দিয়স সৎকা করছস যেতন লয়েছে তোর আমার সৎকা তুই তাহলে গরম মাদে সাতাকুল মানুষে লইয়া দে গরম বাড়ে ফেরা দিয়ে দিয়া মানুষের তো কিলো দিদি আজ দিন গুণা তুই বল কাদিনে সাতা ইম ফাইলে লইয়া দে ফেরা দেবে বদল দিই তুই ইম বিক্ষু সৎকা এ নইলে ইদ্দুর মাহাদিস বেফুদাই গেই রওয়াল বুখারী মুসলিম বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস ইবা আর গো হাদিসের মধ্যে অতদের হাদিস ইবা ইবা অত লম্বা করিয়া দেয় বিজিদের কী হয়ে কদে ইন বেকুলুন ইন বেকুলুন তরে বিনা বেল উড়ি বাদে বিনা বেল উড়ি বাদে এসব বাদি দিয়া বেল উড়িয়া দশ মিনিট অনেক করে বাদে পনেরো মিনিট অনেক বাদে ইয়া বাদে যিবা নাকি দুরাহাত নমাজ পড়া সলাত দোহা হদ ইবা হাদিস শরীফ আছে কদে যে নাকি সলাত দোহা করিবা কদে তোমার গার এই গিরা কলিম বেকুন সৎকা দিয়ে হয়ে যাবি দুরাহাতে আল্লাহ আকবর এ নাহলে সলাত দোহা ফজরত বেশি আছে এ নাহলে তুমি যদি গুণ বালাহান গড়ি পারিবে মানুষরে যেহেতু মুসাদা গড়ি পারিবা মিসকিন কলরে বেকুন তুমি মানুষের গরম মারে খিদমত ওগেরা গড়ি পারিবা বেকুন তোমার সৎকা তুমি আদে গর দিয়া আল্লাহ আলম।